الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. আমাদের সকলের বিশ্বাস রয়েছে জাহান্নাম রয়েছে, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের নবী আপনাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন প্রতি ওয়াক্ত সালাতে, প্রতি সালাতে। শেষ বৈঠকে চারটি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে। একটা হলো জাহান্নামের আযাব, আরেকটা কবরের আযাব, আরেকটা জীবন মরণের ফিতনা, আরেকটা দাজ্জালের ফিতনা। তাই আমরা বলে থাকি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এছাড়া দেখেন রব্বুল আলামিন আমাদের উপর কত দয়াশীল। এই জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি যে দোয়া করতেন এটা করতেন, এ দোয়া আমরা সবাই জানি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। লক্ষ্য করুন, রব স্বয়ং আমাদেরকে এই দোয়া শিক্ষা দিয়েছেন। বলছেন যারা ভালো, যারা দুনিয়াতে সফল আখিরাতে সফল, যারা ভালো ওরা এই দোয়া করে। বলছেন আল্লাহ পাক, ওয়ামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার উলাইকা লাহুম নসীবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব। এদের মধ্যে থেকে কিছু মানুষ এমন আছে যারা বলে, ও রব, হে রব, তুমি আমাদেরকে দুনিয়াতে হাসানা দান করো, কল্যাণ দান করো, আখিরাতে কল্যাণ দান করো, আর তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে রক্ষা করো। তাহলে কি বুঝেন, জাহান্নাম যদি এরকম ভয়াবহ না হতো তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম দোয়া শিক্ষা দিতেন? স্বয়ং রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহর সব প্রশংসা। আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা এই দোয়া করো, সুবহানাল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোয়াফে, আপনারা যখন যান উমরা বা হজে, রুকনে ইমানি আর হাজারে আসবাদের মাঝে এই দোয়া পাঠ করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ভাইরা আমার, সেই জাহান্নামের চিত্র অল্প দিয়ে একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করব। সূরা কাফের 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد ওই দিনকে স্মরণ করো তোমরা যেদিন আমি বলবো জাহান্নামকে তুমি কি পূর্ণ হয়ে গেছো, তুমি কি ভরে গেছো? সে বলবে হাল মিন মাজিদ, আরো বেশি চাই, আরো বেশি চাই। আল্লাহ ওটা ভরবে না, তো ওই দিনকে স্মরণ করো। আসেন ওই দিন সম্পর্কে দুটি হাদিস পত্র আপনাদের সামনে পেশ করছি। এখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউক্তা বিজাহান্নাম ইয়াউমাইযিন লাহা 70 আলফ জিমার মা কুল্লি জিমার 70 আলফ মালাক ইয়াজুরুনহা। সহিহ মুসলিমের 2842 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দিন অর্থাৎ কিয়ামতের দিন জাহান্নামকে আনা হবে এমন অবস্থায় যখন জাহান্নাম 70,000 শিকল দ্বারা বাঁধা থাকবে। কত হাজার শিকল? 70,000 জিমাম। আল্লাহ আকবার। প্রত্যেক শিকরে 70,000 ফেরেশতা থাকবেন। আর জাহান্নাম ওই সময় দাউ দাউ করতে থাকবে। কি বলবো, আল্লাহ বলেছেন সূরাতুল লাইল, আমি তোমাদেরকে ওই আগুন থেকে জাহান্নাম থেকে তোমাদেরকে সতর্ক করছি, যে আগুন দাউ দাউ করে জ্বলছে। হাই রে হ্যাঁ, ওখানে কারা যাবে? লা ইয়াসলাহা ইল্লাল আশকা, যারা হতভাগা আর বদবخت, ওরাই জাহান্নামে যাবে। ভাইরা আমার দেখেন, কিয়ামতের দিন জাহান্নাম কে আনা হবে, কিরকম জাহান্নাম আল্লাহ আকবার, আল্লাহই জানে কত বড় জাহান্নাম। এখানে হালকা একটা চিত্র, 70,000 শিকড় দিয়ে বাঁধা অবস্থা কিয়ামতের দিন পেশ করা হবে। জাহান্নামীরা দেখবে জাহান্নামকে তোমার সামনে পেশ করা হবে, কিভাবে আনা হবে? এই হাদিস, ইউক্তা বি জাহান্নাম ইয়াউমাইযিন লা সাবউনা আলফ সিমামিন মা কুল্লি সিমামিন সাবউনা আলফ মালাক ইয়াজুরুনা, 70,000 শিকল দিয়ে বেঁধে জাহান্নামকে আনা হবে, প্রতি জিমামের শিকলে 70,000 ফেরেশতা তাকে টেনে আনবেন। সুবহানাল্লাহ, জাহান্নাম, জাহান্নামের গভীরতা, জাহান্নামের ব্যাপার আরো আলোচনা হবে ইনশাআল্লাহ। জাহান্নামে যারা যাবে ওরা কারা হবে, তাদের অবস্থান কিরকম হবে, এইসব সম্পর্কে অল্প অল্প আলোচনা আসবে ইনশাআল্লাহ তাআলা। আরেকটি হাদিস শুনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয সামিআ ওয়াজবাতান فقال النبي صلى الله عليه وسلم أتدرون ما هذا؟ قال قلنا الله ورسوله أعلم. أمر الله رسول صلى الله عليه وسلم شاتي چلان من النبي شاتي موسى چلان صحابة اكرام رضي الله عنه بين قرد قرم تي آواصن لن الله النبي صلى الله عليه وسلم تاري بودا يقولون صحابة اكرام شنين چلان তাই পরে তাদেরকে জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতা তাদরুনা মা হাযা, তোমরা কি জানো এটা কি, এই আওয়াজটা কিসের? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা বললাম আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ তার রাসূল জানেন, আমরা জানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কিছু প্রশ্ন করতেন তারা জানতেন না, বললেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। তারা কত সৌভাগ্যবান ছিলেন, সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কথা শুনছেন, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ, সোহবত তারা লাভ করেছেন। আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কত ধন্য, এই চুপ যে চুপ সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমানের অবস্থায় দেখেছে, আর ইমানের অবস্থায় এই দুনিয়া থেকে চলে গেছে। আসি কিনা এরকম, আসি কিনা হুজুর, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুন। এইসব গুমরাহ কত তোরা আসে না, তারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ তার রাসূল বেশি জানেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, منذ 70 خريفا أي 70 سنة وهو يهوي في النار الآن حتى انتهى إلى قعرها. এটা হলো একটি পাথর, পাথর বললে ছোট পাথর না, বড় বিশাল হবে। হাজা হাজারুন, বিশাল একটি পাথর, বড় পাথর। যে পাথরটি 70 বছর পূর্বে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল, সাবঈন সানা, তাহলে বোঝা গেল পাথর হাজারুন আজিম হবে, বিশাল পাথর জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। 70 বছর পর্যন্ত ওইটা ওই জাহান্নামের গভীরে যেতেই ছিল, 70 বছর পর্যন্ত গভীরে পৌঁছায়, এই মাত্র জাহান্নামের গভীরে গিয়ে পৌঁছিয়েছে। তাহলে জাহান্নাম কত বড়, ভয় করা উচিত জাহান্নাম কি? আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় করা উচিত, জরুরি। এজন্যই দেখেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার নির্দেশ দিয়েছেন। আর শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি, সমগ্র আলামিন, আল্লাহু আকবার, আরো আছে রব্বুল আলামিন আমাদেরকে যে জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য যে দোয়া করেন, যে শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ। ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما, الله اكبر. اركانت ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. يا رب তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে নাজাত দাও। আচ্ছা, আমরা আরো শুধু দোয়া করলাম, কিন্তু যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য কাজ না করি তাহলে হবে? দোয়া করতে হবে, কাজ করতে হবে, আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে হবে। যে সব কাজ করলে কোরআন এবং সুন্নাহ আছে জাহান্নামে যাওয়ার কারণ, ওই সব কারণ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর রবকে বলুন বা আমরা বলি, হ্যাঁ রব, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে নিজাত দাও। তো আজকে সংক্ষিপ্ত আলোচনা, এতটুকুই আলোচনা করলাম জাহান্নাম সম্পর্কে। আল্লাহ যেন আমাদের সকলকে জাহান্নাম থেকে নাজাত দেন, অপর আযাব থেকে নাজাত দেন। ইয়া রাব্বানা, আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সারা দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো, জিন্দা আমাদের সবাইকে মাফ করো। আল্লাহ আমাদের প্রতিবেশী রাষ্ট্র বর্মার মুসলমানদের উপর তুমি রহম করো, মজলুমদেরকে আল্লাহ তুমি উদ্ধার করো, দুনিয়ার মজলুমদেরকে আল্লাহ উদ্ধার করো। ইয়া রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.